তাগুতের ধ্বংসস্তূপের উপর ইসলামের বিজয় পতাকা উড্ডীন করতে, যিনি আবির্ভূত হয়েছিলেন এ ধরায়, সেই বিপ্লবী মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয়ের অলিন্দ হতে বেরিয়ে আসে নাতের সুমধুর সুরলহরী। আকাশের লাখো তারার মাঝে নবী মোর জ্যোতিময়, আকাশের লাখো তারার মাঝে নবী মোর জ্যোতিময়, যার ছোঁয়া লেগে হৃদয় মাঝে আলো সঞ্চার হয় নবী মোর জ্যোতিময়, আকাশের লাখো তারার মাঝে নবী মোর জ্যোতিময়, ধরণী যেমন সূর্যের তানে সুর সদা গাই হরষিত প্রাণে, ধরণী যেমন সূর্যের তানে সুর সদা গাই হরষিত প্রাণে, তেমনি মোদের নবী হাজরত, তেমনি মোদের নবী হাজরত, জগতে হিরণ্ময় নবী মোর জ্যোতিময়, আকাশের লাখো তারার মাঝে নবী মোর জ্যোতিময়, যার ছোঁয়া লেগে হৃদয় মাঝে আলো সঞ্চার হয় নবী মোর জ্যোতিময়, চাহ যদি আলোর নয়ন হৃদয়ে করহ তৌহিদ চয়ন, চাহ যদি আলোর নয়ন হৃদয়ে করহ তৌহিদ চয়ন, রশ্মির মতো গভীরে প্রবেশ, রশ্মির মতো গভীরে প্রবেশ করিবে তো নিশ্চয় নবী মোর জ্যোতিময়, আকাশের লাখো তারার মাঝে নবী মোর জ্যোতিময়, যার ছোঁয়া লেগে হৃদয় মাঝে আলো সঞ্চার হয় নবী মোর জ্যোতিময়, আকাশের লাখো তারার মাঝে নবী মোর জ্যোতিময়।